السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أخر الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে মহান আল্লাহ বিভিন্ন সময়কে প্রাধান্য দিয়েছেন অন্য সময়ের উপর, কিছু কিছু মানুষকে প্রাধান্য দিয়েছেন অনেক মানুষের উপর। সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর তার সাহাবায়ে কেরাম, এইভাবে প্রাধান্য পেয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের উপর তেমনি তার সাহাবারা প্রাধান্য পেয়েছেন সমস্ত নবীদের সাহাবাদের উপর এবং সারা বিশ্বের মানুষের উপর। শতকোটি দোস্ত সালাম বর্ষিত হোক আমাদের নবীর উপর এবং সমস্ত নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা হল সাহাবাদের মর্যাদা। তার আগে কিছু সময় যে কিছু সময়ের উপরে প্রাধান্য পায় সেই কথা থেকে ইঙ্গিত করে বলছি, আজকে যে দিন সেদিন হল আগামী বছরের প্রথম সপ্তাহের প্রথম জুমা, আর কিছুদিন পরে আসছে এমন এক দিন যেদিন খুবই প্রসিদ্ধ, যেদিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবর থেকে, ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের স্বৈরাচারিতা থেকে মুক্তি পেয়ে নিজের জাতিকে বাঁচিয়েছিলেন, আর পানির পশ্চাতে সেই স্বৈরাচারী ফেরাউন চিরতরে তার সৈন্যসহ অগাধ শরীরে সমাধি নিয়ে ধ্বংস হয়েছিল। সেই দিন ছিল আশুরার দিন, মহরমের 10 তারিখ। এই জন্য মুসা আলাইহিস সালামের জাতি শুক্রানা সহ এই দিনে রোজা রেখেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানার আগেও মহরমের রোজা আশুরার রোজা রাখতেন। যখন জানলেন তখন বললেন যে আমরা সেই শুক্রিয়ায় জ্ঞাপনে বেশি অতি জানি। সুতরাং তিনি রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করলেন। তবে যেহেতু ইহুদিদের সাথে সাদৃশ্য হয়, তাদের আনুরূপ অবলম্বন হয়, তাই উনি বললেন যদি আমি আগামী বছর পর্যন্ত মাখি তাহলে এর সঙ্গে ন তারিখেও রোজা রেখে নেব, তাহলে সব রোজা হবে দুইটা, কয় দিন? দুই দিন, নয় এবং দশ। কোন কোন বর্ণনায় আছে দশ এগারো, এই বর্ণনা কিন্তু সহি না, রাখতে হলে দুটো রোজা রাখতে হবে। তাতে সব কি হবে? তাতে সব কি হবে? এক বছরের গুণা মা হয়ে যাবে। সুতরাং এই দিনটাকে এই দুই দিন দুটিকে আসুরা রোজা রাখতে ভুল করবেন না, ভুলে যাবেন না। এবার আজকে আমাদের মূল আলোচনায় সাহাবায়ে কেরামের মর্যাদা, তাদের মাহাত্ম, যে সাহাবা আমাদের রাস্তার পথিকৃত, যাদের জন্য আমরা দিন পেয়েছি, যাদের চেষ্টার জন্য আমরা রাসূলুল্লাহ সুন্নাহ পেয়েছি, তাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, যে হাদিস না হলে আমরা ভ্রষ্ট হয়ে যেতাম, যাদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যারা কোরআনের সংরক্ষণ না করলে আমরা ভ্রষ্ট হয়ে যেতাম, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আলাইহি সুন্নতি, তিনি বলছেন আমি তোমাদের মাঝে এমন দুটো জিনিস ছেড়ে যাচ্ছি যে দুটো জিনিসকে তোমরা যদি অবলম্বন করে থাকো, আঁকড়ে ধরে থাকো, তাহলে মতভ্রষ্ট হবে না। আসে যদি কি কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। সুতরাং এই দুটো জিনিস আমরা সাহাবাদের মাঝে পেয়েছি, আর রাসূলুল্লাহ বলছেন তোমরা আমার সুন্নাহ অবলম্বন করো, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আর সাহাবাদের সুন্নাহকে আঁকড়ে ধরো। যদি সাহাবা এবং বিরোধী হয় তাহলে তারা তো কে পাবে? আমার সুন্নাহ, রাসূলের সুন্নাহ। উদ্দেশ্য হল যে আমার সুন্নাহকে অবলম্বন করো, যেখানে আমার সুন্নাহ নেই সেখানে যদি কোন সাহাবার সুন্নাহ থাকে, কোন সাহাবার সুন্নাহ থাকে সেটাকে অবলম্বন করো। আর সেই সুন্নাহ যাদের মাধ্যমে এসেছে তারাই হচ্ছেন তাহাবি, অতএব আমাদের প্রতি তাদের বিরাট অবদান, তাদের যে মর্যাদা সেই মর্যাদা বর্ণনা শেষ নেই। কিন্তু বর্ণনা কেন করতে হয় আপনারা জানেন, প্রত্যেক বিষয়ে কিছু না কিছু ত্রুটি সম্পন্ন মানুষ আছে। আপনারা জানেন আব্বা আম্মার কদর কত, এই কদর কোন সুসন্তানকে বোঝাতে হয় না, কিন্তু সুসন্তানকে বোঝাতে হয়। স্বামীর কদর কত, এটা কোন সুস্ত্রীকে বোঝাতে হয় না, কিন্তু কুস্ত্রীকে বোঝাতে হয়। তার জন্য যত রকম থাকবে এবং বিভিন্ন রকম নৈতিকতার কথা বলতে হয়। তেমনি সাহাবাদের যে কত মর্যাদা, মুসলিমকে বোঝাতে হয় না, কিন্তু কিছু মুসলিম নামধারী মানুষ আছে যারা সে কদর দিতে চায় না, সে মর্যাদা দিতে চায় না, এই জন্য তাদের উদ্দেশ্যে আমাদেরকে বলতে হয়, এই সমস্ত নসিহত করতে হয়, বলে দিতে হয়। সাহাবায়ে কেরাম, প্রথমত সাহাবা কাকে বলে, সাহাবি মানে কি? সাহাবি মানে হচ্ছে সঙ্গী, শিষ্য, যে সব সময় সঙ্গে থাকে, যেখানে যথা সম্ভব সঙ্গে আসে, তাকে কি বলা হয়? সাহাবি। আমাদের সাধারণত একটু ঢিলে কথা, একটু মানে ঢিলে কথা, খারাপ কথা চেলা বলা হয়, চেলা। দেখবেন কিছু না কিছু আসছে, যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে তাকে দেখে বলা যায়, দেখে কি বলা হয়? চেলা। শিষ্য স্বার্থ থাকে, স্বার্থের জন্যই থাকে, আর সে স্বার্থ হলো কি? দুনিয়ার স্বার্থ, আর কিছু আছে? আগে আছে স্বার্থ। সাহাবি কেন? সাহাবি মানে হচ্ছে সঙ্গী। আল্লাহ সুবহানাহু যারা সাহাবত্ব গ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে থেকেছেন, ঘরে থেকেছেন, বাইরে থেকেছেন, শহরে থেকেছেন, এদেরকে বলা হয় সাহাবি, সঙ্গী। তারা তারা সাহাবী হতে পারে না, আল্লাহ আকবার। আর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, বা যুগে ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন হয়নি, রাসূলের প্রতি ঈমান এনেছেন, রাসূলের সমস্ত আহকামকে মেনে নিয়েছেন, কিন্তু রাসূলের সঙ্গে দর্শন হয়নি, তিনি কি তাহলে বলতে পেরেছেন না? যেমন তার প্রতি মহব্বতে সমস্ত হৃদয়ে সমস্ত জায়গা পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে পারেনি। মা ছিল আর মায়ের খিদমতে তিনি তাকে ফেলে মদিনায় আসতে পারেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাধ্যমে খবর পেয়েছিলেন যে আমার এক ভক্ত ইয়ামানে থাকে, কারণে থাকে, ওমর আমি মারা যাওয়ার পর এই কামিজ তাকে দিয়ে দিও, আর তুমি বলো তোমার জন্য তার বুকের ভিতরে ইমান ছিল, মহাপত ছিল, যে ওমরকে বলা হচ্ছে তৃতীয় কালিমা ওমর নিয়ে, যে তুমি তাকে বলো সে যেন তোমার জন্য ইস্তেগফার করে। কত বড় নাম মর্যাদা, কিন্তু তিনি সাহাবী হতে পারেন। মোস্তফা সাহাবীকে আবার যে ব্যক্তি ইমান অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করেছেন এবং ইমান অবস্থায় মারা গেছেন, ইমান অবস্থায় মারা না গেলে মোস্তফা মারা গেলে তাকে সাহাবী বলা হবে না। এই হল সাহাবী। সাহাবীদের বিভিন্ন মর্যাদার তারতম্য আছে, সমস্ত সাহাবীর মর্যাদা দেখে কিন্তু এক হয়ে পারেন মানুষ। মানুষ নবীদের মধ্যে যেমন মর্যাদা তারতম্য আছে, সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীদের মধ্যে আরো পাঁচজন নবী সর্বশ্রেষ্ঠ, কে কে? ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ রাসূলুল্লাহ কামা, আর কে? নূহ আলাইহিস সালাম। এইভাবে যে সমস্ত নবীদের মধ্যে বলা হয় 1,30,000 নবী, তো সমস্ত নবীদের মধ্যে এই যে পাঁচজনের বিশেষ মর্যাদা আছে, তেমনি সমস্ত সাহাবাদের মধ্যেও বিশেষ মর্যাদা আছে কোন কোন সাহাবা। এইভাবে আমরা সাহাবাদেরকে বিশেষভাবে ভাগ করতে পারি, যারা সর্বপ্রথম ইমানে এসেছেন তাদের ইমান কি, তাদের মতো যারা অনেক বেড়েছে ওই যে মক্কা বিজয়ের পর ইমান আরো কোন সাহাবীর ইমানের তুলনা হতে পারে না। সুতরাং যারা প্রথম প্রথম অগ্রণী রূপে ইমান এনেছেন, একটা ইমান এনেছেন, মহিলাদের মধ্যে প্রথম ইমান কান এনেছেন, কে এনেছেন? সর্বপ্রথম মা, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইমান কে এনেছেন? প্রথম নম্বর হচ্ছেন তারা যারা মক্কাতে ইমান এনেছেন, যারা মক্কাতে ইমান এনেছেন, আবু বকর, উমর, উসমান, আলী। উসমান তো কি বলে, হযরত উমর তো আপনারা জানেন কিভাবে তিনি জামিলুল সাহাবি, লৌহ পুরুষ। এই লৌহ পুরুষ ইমান আনতে প্রথমে চাননি, প্রথমে বিশ্বাস পাইনি, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা। এক জামিলুল ছিল আবু জেহেল, আর দ্বিতীয় দিকে উমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মনে প্রাণে চেয়েছিলেন, আল্লাহর কাছে প্রার্থনা চেয়েছিলেন, করেছিলেন যে আল্লাহ এই দুটোর মধ্যে একটাকে মুসলমান বানিয়ে ইসলামে সহযোগিতা করো। দুটোর মধ্যে একটা কে বলেন? তাদের তোমার বলেন তাদের ইমান। দু নম্বর স্তর যার নাম মারওয়া এবং কার মারওয়া রে নাম মারওয়া আমাদের বর্তমানে হচ্ছে মন্ত্রণালয়। তার মানে আপনি বলতে পারেন মেন ভাই কি বলে আপনার পার্লামেন্টের ব্যক্তি পার্লামেন্ট ভবন বা কি বলে রাষ্ট্রপতি ভবন বা যা বলেন ওই যে যেখানে পরামর্শ হবে সংসদ ভবন যেখানে পরামর্শ হবে সেখানে যারা ইমানে আছেন সেটা কোথায় ছিল মসজিদে নববী আল্লাহ কাবা শরীফ মসজিদ কাবার মসজিদের কাবার মসজিদের সামনের দিকে উত্তর দিকে একটা জায়গা আছে সেই জায়গাটার নাম সেই সম্পূর্ণ একটা গেট আছে সেই গেটের নাম আছে কি কে আছে সম্ভবত একটা গেট আছে সেই গেটের নাম হচ্ছে বাবুল নাদোয়া ওই নাদোয়া ওখানে ছিল উত্তর দিকে সেখানে এখন বর্তমানে মসজিদের ভিতরে সামিল হয়ে গেছে তো সেইখানে বসে যারা ইমান এনেছেন তারা হচ্ছে দ্বিতীয় স্তরে তৃতীয় স্তর হল যারা ইমান আনার পর কষ্ট পেয়েছেন এবং কষ্টের ভয়ে হামসা হেজরত করেছেন যেমন উম্মে সালামা এবং তার সাথে আলতে সাহেব সামিল আছেন নম্বর চার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাবার কাছে যে বায়াত করেছেন আকাবার কাছে যারা বায়াত করেছেন এটা কোথায় বাস করতে এসে পাঁচ নম্বর স্তর যারা আনসারদের মধ্যে মহিলার আনসারদের মধ্যে আকাবার এসে বায়াত করেছেন ছয় নম্বর স্তর যারা যে সাহাবীরা হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুবাতে সাক্ষাৎ করেছেন প্রথম হিজরতকারীরা যারা কুবাতে গিয়ে সাক্ষাৎ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সঙ্গে গিয়েছিলেন কার সঙ্গে এসব অনেক কথা আছে ইনশাআল্লাহ বলবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে কে সাথী কেমন সাথী বিপদের দিনে সাথী ইদ হুমা বিলা ঘরে যখন ঢুকিয়ে থেকে কোহাই ঢুকিয়ে থেকে যে সাথী হতে পারে দুশ্মনের ভয়ে যান যায় যায় যে অবস্থায় সাহাবি হতে পারে বন্ধু হতে পারে তার দুটো বন্ধু কে হতে পারে তারপর যারা যে সাহাবিরা রাসূলুল্লাহ সঙ্গ নেওয়ার জন্য কুবাতে উপস্থিত হয়েছিলেন তাই না প্রথমে মক্কা থেকে এসে কোথায় ছিলেন কুবাতে কুবাতে উপস্থিত ছিলেন সাহাবিরা যে সাহাবিরা এলেন তারা হচ্ছেন ষষ্ঠ স্তর সপ্তম স্তর হচ্ছে সেই সাহাবিগণ যে সাহাবিগণদের জন্য বলা হয়েছে যে এর পরে এরা যে কোনো অপরাধ করবে তাদের অপরাধকে ক্ষমা করে দেওয়া হবে তাহলে তুমি সাহেব বলা হয়েছিল যে তারা বিদায়ের পরে এই কাজের পরে যে কোনো অপরাধ করবে এদের অপরাধ ভক্তব্য নয় ক্ষমা করে দেওয়া হবে তাদের জন্য বলা হয়েছিল এবং তাদের জন্য বলা হয়েছিল যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মোটামুটি 313 জন 313 জন লোক তার মধ্যে কতজন মারা গেছেন 70 জন শহীদ হয়ে গেছেন আর বাকি যারা ফিরে এসেছিলেন তাদের জন্য বলা হয়েছিল এ মাধ্যমে আসি তুমি কাদা দাবা তোলা তুমি আল্লাহ এবার তোমরা না সম্পর্কে করো শুধু বহুদিনে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তোমাদের কারণ সেই যুদ্ধ ছিল ভক্ত বাতিলের যুদ্ধ সেই যুদ্ধ ছিল এমন যুদ্ধ সেই যুদ্ধের জন্য মহাবিষ্ণু আলাইহিস সালাম বলেছিলেন এই যোদ্ধাদের জন্য নাম যদি তোমার কাছে বলেছেন ইয়া আল্লাহ তুমি যদি এই জামাতকে ধ্বংস করে দাও তাহলে দুনিয়ার লোকেরা তোমার ইবাদত করে না দুনিয়ার লোকে তোমার ইবাদত হবে না এই লোক তুমি ধ্বংস করে দাও বদর যুদ্ধে যারা এসেছে আর বহুদূরে যারা বিরাট প্রস্তুতিতে পরাজিত হয়ে গেছিল আল্লাহ তাআলা এইভাবেই হককে জয় এনেছিলেন ফলে আল্লাহ তাআলা এদের জন্য বলছেন যাও যাও প্রস্তাবে করো তোমাদের সমস্ত গুণা আমি ক্ষমা করলাম আর এই ব্যাপারে ঘটনা আছে পরে বলবো যে সমস্ত পাগল দিয়েছেন। আর নম্বর স্তর যারা দুরাইয়া এবং বদরের মাঠে এই সময়ের মাঠে হিজরত করেছিলেন, হুদাইবিয়ার আগে, হুদাইবিয়ার সন্ধির আগে। তারপরে ন নম্বর স্তর হল যারা হুদাইবিয়াতে গিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে বায়াত করেছিলেন। লাগাতার আল্লাহ আমি মুমিনিনা ইয ইবাইউনাকা তাহতা আশ-শাজারা, ওই যে গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেছেন, কিন্তু বায়াত মারবো না ভাই মজবুত। যখন শোনা শোনা গেল যে হযরত উসমান শরীফ হয়ে গেছেন, উসমান মক্কাতে গিয়ে তাকে কাফেরা শহীদ করে দিয়েছে, তখন বায়াত হলো, বায়াতে রিজওয়ান। এই বায়াতে দলিল নিয়ে তিরসাগুলা বায়াত হয়ে থাকে। আমার রসুল বায়াত দিয়েছিলেন মরার জন্য, আর আমার তিরসাগুলা বায়াতের হাওয়া দিয়ে খাওয়ার জন্য, দুটো বায়াত কি এক হলো? এই বায়াত বায়াত, আরে বায়াত আপনি দিলাম এবার এই তৃতীয় বৈদিন নেয় বহুত যুদ্ধের দাম দিয়ে দিল বলে আল্লাহ রসুল হালুয়া খেয়েছিলেন, মা বাদের মা হালুয়া বানিয়ে দিয়েছিলেন, তাই আমরা বহু যুদ্ধের দিনে হালুয়া বানিয়ে খাই। ওই হালুয়া, এই হালুয়া দাম দেখে হালুয়া খাও। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করতেন যে জন্য, আর সাহাবারা কার হাতে বায়াত করতেন? রাষ্ট্র প্রধান, রাষ্ট্র নেতার হাতে বায়াত করা হলো ইসলামী নীতি। কোন আলেমের হাতে, কোন ওলির হাতে বায়াত করা ইসলামী নীতি নয়। সুতরাং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুদাইবিয়ার সন্ধির সময়ে ওই গাছের নিচে বায়াত করেছিলেন, যাদের জন্য বলা হয়েছিল যারা আল্লাহ রাসূলের সঙ্গে বায়াত করেছে, তারা আসলে কার সঙ্গে বায়াত করেছে? কার হাতে বায়াত করেছে? ইয়াতুল্লাহ ইল্লাহুকাইতি, আল্লাহর হাতে। তাদের হাতের উপরে কার হাত ছিল? আল্লাহর হাত ছিল। এরা হচ্ছেন ন নম্বর স্তরে সাহাবী। তারপর হুদাইবিয়ার পর থেকে মক্কা বিজয় হওয়া পর্যন্ত, এটা হচ্ছে 10 নম্বর স্তরে। এই সময় সাহাবীদের, সাহাবীরা আসতে লাগলেন, কিন্তু হুদাইবিয়ার সন্ধিতে আপনারা জানেন সেই সন্ধির একটা একটা এ ছিল আর কি, মানে মর্ম ছিল, যাতে বলা হয়েছিল এক ধারাতে বলা হয়েছিল, কাফেরা বলেছিল যে মুসলমান হওয়ার পর যদি কোনো কাফের আমাদের জন্য আমাদের কাছে চলে আসে, আমরা জন্য দেব না, আর আমাদের মতো থেকে সেই কেউ মুসলমান হয়ে তোমার কাছে যায় মদি নাই, তোমাকে কেউ দিতে হবে বলা হয়েছে নাই আল্লাহ। এই জন্যে মক্কাতে যারা মুসলমান হয়ে মদিনায় যেতে পারতেন না, তারা তখন বাপাস তাদেরকে ফেরত দিতে বাধ্য হতেন, তারা কোথায় গিয়ে জায়গা নিতেন? তারা কিন্তু মদিনায় জায়গা নেবেন, মদিনায় গেলে অন্যায় জায়গায় জায়গা নিয়ে তারা সেখানে সমাজ গঠন করেছেন, ফলে সেখান থেকে ইসলামের শক্তি আরো বেড়ে উঠেছে। তারা মক্কাতেও জানি, মদিনাতেও জানি। এমন এক সাহাবি, এমন এক শ্রেণীর সাহাবি যে সাহাবির স্থান হল 10 নম্বর স্তরে, যেমন খালিদ ইবনে ওয়ালিদ, আমর ইবনে আল-আস, আবু হুরায়রা। তারপর আরো সাহাবি মক্কার আরো হতে লাগলেন, মুহাম্মাদিন আসলামু ইয়া, যেমন মক্কা জয় হল, মক্কা বিজয় হওয়ার সময়ে অনেক লোক ছিল, কারণ কিছু লোক ছিল, আপনারা একটু দেখে থাকেন, অনেক লোক মুসলমান হতে চায়, অনেক অমুসলিম মুসলমান হতে চায়, কিন্তু পারে না কেন? কারণে সমাজের চাপে, স্ত্রীর চাপে, বাড়ির চাপে, পরিবেশের চাপে, ধনসম্পত্তির চাপে, তাই না? আর যখন সেই সমস্ত চাপ শেষ হয়ে যায় তখন তারা কি করে? তারা মুসলমান হয়ে যায়। মক্কাতে এমন কিছু লোক ছিলেন যারা এই চাপের কারণে মুসলমান হতে পারেনি, কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেল, যখন মুসলমানদের হাতে চলে এলো, তখন কি হল? বহু লোক মুসলমান হয়ে গেল। আল্লাহ, এই হচ্ছে 10 নম্বর স্তর। আর 11 নম্বর স্তর বলা হয়েছে না, এই 11 নম্বর স্তর, 11-12 নম্বর স্তর হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা শিশু ছিলেন, না বালক, শিশু, তারা মক্কা বিজয়ের দিন কিংবা বিদায় ভাগ্যের সময় চোখে দেখেছেন শিশু, পরবর্তী তার বড় হয়েছে, তাদেরকে স্বামী বলা হয় না, তারা ছাড়া এরা হচ্ছেন সারাবি। সুতরাং এই হল মোটামুটি বারো স্তরের সারাবি, আর সবাই হচ্ছেন সারাবি রাদিয়াল্লাহু আনহু। এখন সারাবি সংখ্যা কত হল, মোটামুটি সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা কেউ বলতে পারে না, তবে মোটামুটি একটা সংখ্যা ঐতিহাসিক যেমন আন্দাজ করেছেন প্রায় 1,20,000, 1,20,000 যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সঙ্গে ইমানের ব্যাপারে সাক্ষাৎ করেছেন এবং ইমানের অবস্থায় ইন্তেকাল করেছেন। এবার আমরা বলব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং মহানবীর পক্ষ থেকে এই সমস্ত সাহাবীদের মাহাত্ম্য, মর্যাদা এবং আরো কিছু কথা যাতে বলে যায় তাদের মর্যাদা মুসলমানদের নিকট কত, এই কথা আমাদের কাছে বলতে হবে না, যারা যারা আমরা ইমাম একই সাহাবীদের প্রতি, কিন্তু তাদের জন্য বলছি যারা সঠিকভাবে ইমান রাখে না। আপনারা জানেন এমনও সাহাব, এমনও দুনিয়াতে লোক আছে, লোক মানে কি মুসলমান আছে, যে মুসলমানরা সাহাবীদেরকে অবিশ্বাস করে, যে মুসলমানরা সাহাবীকে যথাযথ কবর করে না, মর্যাদা দেয় না, উল্টে তাদেরকে গালাগালি করে, এমনগুলো সাহাবকে গালাগালি করে। এই জন্য আমাদেরকে বলতে হয় যাতে করে আমাদের ইমান মজবুত হয় এবং আল্লাহ তাআলা যদি চান তাদের মধ্যে কাউকে হিদায়াত দিতে পারে। এই জন্য আমাদেরকে বলতে হয় আল্লাহ বলুন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এইভাবে আমি তোমাদেরকে উম্মতের ওয়াসাত করছি, মধ্যবর্তী মধ্যবর্তী পন্থী মধ্যমপন্থী উম্মত করেছি কালকে তোমাদেরকে। কোরআন যখন অবতীর্ণ হয় তখন তোমাদেরকে বলতে উদ্দেশ্য কারা, সাহাবীরা, কারণ তখন মধুর উদ্দেশ্য আছেন বর্তমানে সাহাবী। সুতরাং তোমাদেরকে মধ্যবর্তী পন্থী বা মধ্যমপন্থী উম্মত আমরা তৈরি করে, আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো কেয়ামতের দিনে আল্লাহ কত মর্যাদা। অবশ্য উদ্দেশ্য উম্মতে মোহাম্মদ সবাই, কিন্তু প্রথম উদ্দেশ্য কারা, সাহাবীরা, যে সাহাবীদের মর্যাদায় বলা হচ্ছে তারা কেয়ামতের দিনে মানুষের সাক্ষী স্বরূপ হবে, মানুষের সাক্ষী স্বরূপ হবে। আর বলুন তারা প্রত্যেক নবীর তার সম্প্রদায়ের জন্য তোমরা সাক্ষী হবে। নম্বর দুই, আল্লাহ বলছেন কোন কোন তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, বের করা হয়েছে মানে ঘর থেকে বের করা হয়নি, অনেকের ভেতর থাকে, বের করা হয়েছে মানে ঘর থেকে বের করা হয়েছে, তার মানে হানি পুজিরা নিয়ে ঘর থেকে বেরিয়ে গ্রামে গ্রামে শহরে শহরে যেতে হবে, তবে শ্রেষ্ঠ মতো রাখা হচ্ছে সময় ও প্রজা না, মানুষের জন্য বের করা হয়েছে মানে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের জন্য তোমাদেরকে প্রস্তুত করা হয়েছে, তোমাদের কাজ কি হবে, না উন্নতি মানুষ সরকার হবে না ভূমিকা, এটা ঘরে বসে হবে, সরকারের আদেশ করবে মন্দ কাজে বাধা দেবে, তোমার গ্রামে তোমার সবার থেকেই হবে, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। সুতরাং উদ্দেশ্য হল কি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, আর এখানে তোমরাই বলতে উদ্দেশ্য কারা, সাহাবারা, তারপর উম্মতের মোহাম্মদের সমস্ত লোক যারা তোমাবি জাহির, যারা আল্লাহর প্রতি ইমান রাখে, যারা রাসূলের প্রতি ইমান রাখে, ইসলামকে অবলম্বন দিয়ে দিন বলে অবলম্বন করে সবাই উদ্দেশ্য, কিন্তু প্রথম উদ্দেশ্য তারা সাহাবারা, এই জন্য তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জাতি। নম্বর তিন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. আল্লাহ তাআলা প্রশংসা করে বলছেন, যারা অগ্রণী, কিসে অগ্রণী? ইমানে অগ্রণী, ইসলামে অগ্রণী, আওয়ালু প্রাথমিক শ্রেণীর মানুষ, মুহাজিরিন ওয়াল আনসার, তারা হচ্ছেন হিজরতকারী এবং আনসার মানে সাহায্যকারী। হিজরত করে মক্কা থেকে মদিনায় যারা এসেছিলেন, আর আনসার রূপে সাহায্যকারী রূপে যারা তাদেরকে সাহায্য করেছিলেন, এই দুই শ্রেণীর মানুষ। আর সবভাবে যারা তাদের অনুসরণ করেন, তাহলে তাদের মন রাজি আল্লাহ, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। ও রাজু মানব আর তাহার আল্লাহ যে সন্তুষ্ট হয়েছে, ও আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন, যার নিচে নদী প্রবাহিত হচ্ছে, যারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে, যারা বিজ্ঞান কৌশল আছে। আর এটা হচ্ছে সর্ববৃহৎ, সব থেকে বড় বা বড় সম্ভাবনা এখানের জন্য, সাহাবাদের জন্য, যে সাহাবারা এই সফলতা পেয়েছেন, এটা চিরস্থায়ী জায়গাতে বসবাস করছেন। এবং তার পরবর্তীতে যে যে ব্যক্তি বা যারা তাদের সবভাবে অনুসরণ করবেন, তারাও কিন্তু এইভাবে জানাতে বাস করবেন। এখানে সাহায্যের মধ্যে দেওয়া আছে রাদি আল্লাহ আনহুম, আমরা তাহাদের নাম শুনলে কি বলি বা বলে কি বলি? রাদি আল্লাহ আনহুম, তার মানে কি? নবীর নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ সালাম পাঠায়। আর তাহাদের নাম শুনলে বা বললে রাদি আল্লাহ আনহুম, তার মানে কি? দোয়া করি তাদের জন্য, আল্লাহ তার প্রতি রাজি হন, রাজি হয়েছেন, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। যে কোনো সাহাবি, সাহাবি মাত্রই হলো রাজি আল্লাহ আনহু, সাহাবিদের মাঝে এমন কোনো তারতম্য নেই, হলো কিছু সাহাবি তো ভুল করেছিলেন, ঠিক আছে, সে কথা পড়া বলবো। যে সাহাবিরা ভুল করেছিলেন, যেমন কিছু সাহাবি মেডিকেল করা বলে তাকে কি করা হয়েছিল? করায়নি, তওবা গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করেছেন নবীকে। নবীর তো কোনো পাপ নেই, তাই না? কিন্তু নবীর ত্রুটি হতে পারে, সেই ত্রুটি আল্লাহ কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। আর মুহাজিরিন আনসারদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাযীনা তাবাউহু ফি সাআতি হিজরাতি, এই মুহাজির এবং আনসারদের মধ্যে যারা সেই কঠিন অবস্থায় রাসূলের সঙ্গ, রাসূলের সঙ্গে ছিল এবং রাসূলের অনুসরণ করেছিল, মিন বাদি মা কানা ইয়াযিবু কুলুবি ফারিকাইন মিনহুম, ওদের মধ্যে কিছু হৃদয় যারা হয়ে যাওয়ার সম্ভব হয়েছিল। সুম্মা তাআলা আলাইহি, তারপরে ওরা তাদেরকে ক্ষমা করেছেন, ইন্নাহু বিহিম রাউফুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাদের প্রতি দয়াময় ক্ষমাশীল। স্নেহশীল ও ক্ষমাশীল কাদের প্রতি? এই সাহাবাদের প্রতি। এটা একটা মর্যাদা। নম্বর পাঁচ, আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, হে নবী বলো আলহামদুলিল্লাহ ওয়া সালাম, আর শান্তি হচ্ছে বান্দাদের উপরে যে বান্দাদেরকে আল্লাহ মনোনীত করেছেন। মনোনীত করেছেন, চয়েস করে নিয়েছেন, পছন্দ করে নিয়েছেন, এই বান্দা কারা, এই বান্দারা কারা, এই বান্দারা হচ্ছেন তারা যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করার জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতার জন্য আল্লাহ বেছে নিয়েছিলেন। যে সাহাবীদেরকে মহান আল্লাহ নবীর মুর্শিদ বানিয়েছিলেন, আর যে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংকট মুহূর্তে সহযোগিতা করেছিলেন, জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে মানবীকে জয় বিজয় লাভ করেছিলেন। এই হল সেই সাহাবী যে সাহাবীদের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি তাদেরকে মনোনীত করেছেন। যে বাংলাদের মধ্যে আমি তাদেরকে চয়েস করেছি, মনোনীত করেছি, অমিন আছে, কিছু আছে যারা নিজেদের প্রতি অত্যাচারী, কিছু আছে যারা মধ্যপন্থী, অমিত হিসাবে হুকুমে তারা দিল্লা, আর কিছু আছে আল্লাহর হুকুমে তারা অগ্রণী, আলো থাকে অগ্রণী, যার নিকা হল অবলম্বী। এটা হচ্ছে মহাসাফল্য। এখানে ওই বান্দাদের কথা বলা হচ্ছে যে বান্দাদেরকে আল্লাহ চয়েস করে দিয়ে মনোনীত করে তার ইসলামকে প্রচার প্রসার ঘটানোর জন্য আল্লাহ তারা সৃষ্টি করেছিলেন এবং নবী সাহাবদেরকে তাদেরকে বার করেছিলেন। জান্নাত ও আলিয়া কোনো তাহা তারা জান্নাতে আগ্রহে প্রবেশ করবে। ইহার যেমন আপনি ঘানি না পাবেন দেখাবে মধুয়া তারা সেখানে স্বর্ণ এবং নবী বিভিন্ন অলংকার পরিধান করবে। ওয়ালিলা তুমিহা হারি আর সেখানে তারা রেশম বস্ত্র পরিধান করবে। দুনিয়ার মুখে মুসলমানদের পুরুষদের জন্য রেশম বস্ত্র পরা কি হারাম, স্বর্ণের লেবাস পরা কি, স্বর্ণের লেবাস কি আনবি বা স্বর্ণের চেন পড়া ঘড়ি, স্বর্ণের পরম কি জামা দোকান ব্যবস্থা চলবে, চারনা পরিমাণ ব্যবহার করবে না, হলুদ গ্যাস দপ্তর ভুলে থাকে চারনা পরিমাণ, কিন্তু না যে কারণে তারা ভুলে থাকে সেই কারণে যেমন আমাদের বাচ্চা বলেন হাতে কাটাতে হাতে গেলেন সুতরাং পুরুষের জন্য স্বর্ণ হারান, আর তার যদি আলাদা তারা কেয়ামতের দিনে জান্নাতে ভগবানে আমাদেরকে জান্নাতে স্বর্ণ পরিধান করাবে। আল্লাহ আকবার, সুন্দর স্বর্ণের আরতি করুন। স্বর্ণের আবার বর্তমানে তো অনেক পুরুষ আবার স্বর্ণের হার হয়ে যায় না, মেয়েদের মধ্যে হ্যাঁ দেখবেন মাশাআল্লাহ কত রকমের হার কলের মধ্যে আছে, নাদুস নাদুস পুরুষ মহিলাদের মধ্যে হার হচ্ছে। আপনি যদি জান্নাতে চান তাহলে করতে পারবেন, জান্নাতে হার করতে পারবেন, তাহলে যদি জান্নাতে হার এই হল সেই মানুষদের কথা যে মানুষদেরকে আল্লাহ তারা তার নবীর সাহায্যের জন্য মনোনীত করেছিলেন। নম্বর ছয়, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা'হু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআনে কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আছে? কোরআনে কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আছে? এক জায়গাতে নেই, কিন্তু বিভিন্ন জায়গাতে আছে। তার মধ্যে এক জায়গাতে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বহু জায়গাতে আছে। এই দুটো একসাথে লাগিয়ে মুসলমানরা বলে থাকে মুসলমানদের উপর মাত্র কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পতাকা ছিল, যে পতাকার নেয় জিহাদে গেছেন সেই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন বলব, বর্তমানে কিছু নতুন ইতিহাস রয়েছে তারা বলতে চাই এরকম লেখা বলা ঠিক নয়, কিন্তু এরকম কথা বলা যে পিতা হচ্ছে হারাম এই কথা বলা যাবে না। প্রমাণ রয়েছে বিভিন্ন জায়গা থেকে একসঙ্গে মিলিয়ে বললো যে পতাকায় লেখা আছে, সমস্যা আসলে হচ্ছে কালিমা کلمہ شہادت کی لا الہ الا اللہ اشھد ان لا الہ الا اللہ واشھد ان محمد رسول اللہ এটা থেকে لا الہ الا اللہ محمد رسول اللہ মানুষ বলে থাকে সুতরাং কেউ কালেমা হিসাবে বলবে না কালেমা হিসাবে বলে কি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ ওয়াল্লাযীনা মাআহু এবং তার সহচর যারা তার সঙ্গী যারা সাথী যারা আশিদ্দাউ আলাল কুফা কাফেরদের প্রতি অতি কঠোর কাফেরদের প্রতি কঠোর সর্বহারমাও পায়রাহম নিজেদের প্রতি স্নেহশীল দয়াবান অন্যায় যেখানে সেখানে পড়ো আর ন্যায় যেখানে সত্য যেখানে সেখানে ন এই হচ্ছে মুসলমান মুসলমান একবারে নরম সবসময় নরম না আর সবসময় পড়ো তাও না অতীত যেখানে আছে অন্যায় যেখানে আছে তার বিরুদ্ধে আমি নর আর ন্যায় যেখানে আছে যেখানে ইনসাফ আছে যেখানে সত্য আছে যেখানে হক আছে সেখানে আমি কি নর এই হলো মুসলমান অন্যায়ের বিরুদ্ধে আমি কর্ম আল্লাহ তাআলা বলেন আশিদ্দাউল বাতিল পন্থী কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর রহমান ও বাইনা হন আর আপসের মধ্যে তারা হচ্ছেন দয়াবান তারা অনুগান তাদেরকে তুমি দেখতে পাবে উপু অবস্থায় সুজ্জারান সিজদা অবস্থায় তার মানে কি অবস্থায় নামাজ অবস্থায় তারা নামাজ পড়ে তাদের চিহ্ন কি নানা মুসলমানরা যারা নামাজ পড়ে বেনামাজি নয় এই জন্য ওলামারা বেনামাজিদেরকে কাদের বলেন কেন কাদের বলেন যার নামাজ নেই তার দিন নেই কারণ হুকুম কারণ তাদেরকে রুকু অবস্থায় দেখবে সুজ্জারান সিজদা অবস্থায় দেখবে এবং সন্তুষ্টি কামনা করে খুঁজে বেড়াচ্ছে কিভাবে আমি আল্লাহকে সন্তুষ্ট করব যে কোনো কাজে দুনিয়ার কাজে আখেরাতের কাজ তো বটেই দুনিয়ার কাজ করলেও কিভাবে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হবে সেই চেষ্টা করবে ব্যবসা করলে তেমন ব্যবসা করে যে ব্যবসাতে আল্লাহ সন্তুষ্ট চাষ করলে সেই চাষ করে যে তাতে আল্লাহ সন্তুষ্ট কষ্টের চাষ করলে যে আল্লাহ সন্তুষ্ট হবে গান্ধার চাষ করলে যে আল্লাহ সন্তুষ্ট হবে না রাজি আল্লাহ গান্ধার চাষ করলে না বন্ধু রাজি তো খাই না খাও না খাও কিন্তু খাওয়া ব্যবস্থা তুমি করছি খাওয়া ব্যবস্থা যখন তুমি করে দিচ্ছ তখন তুমিও তাদের খাটি তুমি তোমার দোকানে মদ বিক্রি করছো হুজুরকে মদ খায় না তুমি সিগারেট বিক্রি করছো হুজুরকে খায় না কিন্তু খাওয়া ব্যবস্থা তুমি কি করছো আল্লাহ সন্তুষ্ট হবে কিন্তু যারা মোহাম্মদ সাথী হতে চায় সঙ্গী হতে চায় তাদের অভিজ্ঞতা কি যাবে তার মনে ফতনা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর কাছে অনুগ্রহ অনুসন্ধান করবে ওরে যারা উদ্দেশ্য করে চুকে বেড়াচ্ছ কামাই কামাই করে তারা টাকা করে অর্থ অর্থ করে চুকে বেড়াচ্ছ কোথায় উড়ি ঘুরে বেড়াচ্ছ বলে টাকা পয়সা কিন্তু উড়ে বেড়াচ্ছে ব্যবহার দিতে পারলে হয় এই উড়িয়ে বেড়াতে দেখতে আল্লাহ তারা আর সঠিকভাবে ধরতে হবে হালাল ভাবে ধরতে হবে যদি হালাল ভাবে ধরো আল্লাহ যে পথে সন্তুষ্ট আছেন সেই সন্তুষ্টির পথ যদি ধরো তা লিখে গেছে এই হল মোহাম্মদ সাথীদের সঙ্গীদের একটা নিদর্শন তারা কার কাছে অনুগ্রহ চায় আল্লাহ কাছে নিজের উপর ভরসা করো না নিজের গায়ে বল আছে নিজের শিল্প জানা আছে কাজ জানা আছে বিভিন্ন সময় আমি টাকা অর্জন করতে পারবো এরকম অহংকার মনের ভিতরে না থাকে আল্লাহ কাছে যদি রুজি না আসে তুমি রুজি পাবে না রুজির চাবি কাছে কোথায় আল্লাহ আছে সুতরাং সবটা তো আল্লাহর কাছে যদি চাও এই যে মোহাম্মদের সাথীরা যাত্রা হবে অথবা আল্লাহ ফাইজা রুজি আছে তলা তো মানুষ কাছে দিলাও দাও দাও আল্লাহ গ্রহণ সন্ধান করো মোহাম্মদের সাথী যারা তারা আল্লাহর পক্ষ অনুসন্ধান করে এবং আল্লাহকে সন্তুষ্ট করে। আদি সীমা মুক্তি তাদের কপালে নিদর্শন হল যে তাদের কপালে চিন্তাদার ঘরে থাকবে। সবাই মিলে আয়নাকে দেখুন কাম বলে চিন্তাদার আছে, চিন্তাদার তাদের হয় যারা খুব ফসে মানে তাই না? সৌদি আরবে চিন্তাদার হওয়া মুশকিল, কারণ এখানে কাপড়ের উপরে চিন্তা করতে হয়। তবে বাংলাদেশে গেলে দু এক মাসের ভিতরে দাঁড় হয়ে যায়, তাই না? এবার ঠিক আল্লাহ রসুলের যুগে যেমন মসজিদ ছিল যে জায়গায় চিন্তা করা হতো, সেই চিন্তার জায়গাটাও বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়াটাও নেই। সেখানে আরো ভালো হয়ে যায় না, আল্লাহ রসুলের যুগে কাজ কারো চিন্তা করতে হতো, তারপরে কাপড়ের উপরে, আর কাপড়ের উপরে পাথরের উপরে চিন্তা করলে বুঝতেই পারছেন কি তার হয়ে যাবে, কথা বলতে হবে না। আর যদি আপনি বেশি বেশি নামাজ পড়েন, ফরজের পর যদি নফল পড়ে, তাহলে আপনার কি দাঁড়িয়ে যাবে? মোট কথা, এরা নামাজি এমন নামাজি যাদের কপালে দাঁড় পড়ে গেছে, জাহান নামে গেলেও নামাজি জাহান নামে যেতে পারবে না, পারে নামাজি জাহান নামে যায় সমস্ত জায়গা পুরে ছাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু কপালে চিন্তার জায়গাটা তাই না নষ্ট হবে না। এদের নিদর্শন হল সীমাহীন, তাদের দেহায় তাদের কপালে মেঘাটাকে শুধু চিন্তা চিহ্ন থাকবে, যা একটা রকম চিন্তা ওরা এই কথা দাওয়াতে আছে, মাথা রকম ফেলেন দিয়ে হিন্দিতে আছে কি কি উদাহরণ কাজা রে ইসলাম কিভাবে ধীরে ধীরে যেমন ফসল বীজ লাগানো হয়, তারপর আস্তে আস্তে চারা হয়, তারপর আস্তে আস্তে হ্যাঁ সেটা বড় হয়, তারপরে ফুলে ফলে সুসুবি কামায়। ইসলাম ঠিক সেইভাবে খেলাফের রাস্তার জামানাতে যে ইসলাম পরিপূর্ণতা লাভ করলো, তা আলোচ্য যুগে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, তারপর আস্তে আস্তে ইসলাম মজবুত হল। যে ইসলামের অবস্থা দেখে যাবেরা কাকারা আসুস্থ হয়েছে তাই না? কাকারা কি আজ পর্যন্ত সন্তুষ্ট হতে পেরেছে? আজও পর্যন্ত কাকারা মুসলমানদের পেছনে লেগে আছে, আজও পর্যন্ত যদি চায় যে নখ দিয়ে কেটে বলো তার পাওয়া চায় না, যে কোনো ভাবে মুসলমানকে ধ্বংস করে দাও সেখান থেকে, দুনিয়ার মধ্যে নিশ্চিন্ন করে দাও। وعلى الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة الله تعالى এই যে যাদের কথা বলা বলতে মধ্যে যারা ইমান এনেছে সবাই মনে তাই না, এবং অনেক কাজ করেছে তাদের জন্য ওয়াদা হল মাঠে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন, আর ক্ষমা করে দিবা ক্ষমা যদি আল্লাহ তাকে ক্ষমা চান ক্ষমা পান হওয়া কি নাই, আর জানা পেতে হবে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ যদি বলে দাও বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তাহলে কেন বলবো আল্লাহ তোমাকে জান্নাত দাও দরকার দেবা নাকি ক্ষমা করে দেন পারে না, ক্ষমা হয়ে গেলে কেন না ওয়াজের না দিমা আর বিশাল সব আল্লাহ তাআলা করে দেওয়া লাগে। এই হল সাহাবাদের মধ্যে মোটামুটি আপনার ছটা আয়াত পাঠ করে বলা বহু আয়াতের আছে, সমস্ত বলা সম্ভব না, শুধু নমুনা স্বরূপ কিছু বলা হলো যে এই কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামদের মর্যাদা হুজুর বর্ণনা করেছেন। এরপরে হাদিসে আছে সে কথা ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহ আমাদেরকে তৌফিক দেবেন, যেন আমরা সঠিক রূপে ঈমান রাখতে পারি আল্লাহ প্রতি, আল্লাহ রাসূলের প্রতি এবং তার সাহাবাদের প্রতি। সাহাবাদের প্রতি সঠিকভাবে কি ঈমান রাখতে হবে এবং কি ঈমান রাখলে, কি বিশ্বাস রাখলে, কি কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে, সে কথা আমরা পরবর্তী আলোচনা করবো। وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.